Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa'ada wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa ala alihi wa sahbihi wa mawala. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Kumilla jalar দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি জামে মসজিদ ও যুব কল্যাণের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ফজিলতময় বরকতময় চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমায়ে মাসাজেদ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর ও শিশু ভাইয়েরা এবং পর্দার অন্তরালের আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সেই দীর্ঘ সময় ধরে বিকাল তিন ঘটিকা থেকে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআনে করিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে এই শীতের রাত্রিতে কনকনে শীতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শেষ পর্যন্ত মাহফিলে বসে থাকার এবং ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কোরআন সুন্নার এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসে থাকার এবং আমি গুনাহগার এসে আপনাদের সাথে সামিল হয়ে সামান্য কয়েকটি কথাবার্তা কোরআন সুন্না থেকে বলার রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক করে দিয়েছেন এজন্য শুকরিয়াতান সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা বাহিরে ঘোরাফেরায় আছেন, বাড়িতে আছেন, আমি অনুরোধ করব যে মাহফিল তো সারা বছর প্রতিদিন হয় না, বছরে মাত্র একদিন হয়। এই এলাকার এই পূর্ব কাউয়াদি জামে মসজিদ এবং যুব কল্যাণের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল তো বছরে একটাই হয়, তা আমরা একটু কষ্ট করে আজকের দিনটা এমন কিছু ফাতেহ এমন কিছু সামগ্রী সংগ্রহ করার চেষ্টা করি যাতে সেটা সারা বছর আমাদের কাজে আসে এবং দুনিয়াতেও কাজে আসে, সাথে সাথে আখেরাতেও কবরের জগতে হাসরের জগতে যেন আমাদের কাজে আসে। এই জন্য আমি সম্মানিত ভাইদেরকে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করে আমরা দীর্ঘ সময় আলোচনা আর করব না, চেষ্টা করব যথাসম্ভব কথা কম বলে অল্প সময়ের মধ্যে আমরা আজকের তাফসীরুল কোরআন মাহফিল শেষ করার। এজন্য আপনারা যারা বাহিরে আছেন কষ্ট করে ভিতরে চলে আসেন, আর যারা আমরা ভিতরে বসছি তারা একটু চেষ্টা করব আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে শোনার জন্য। রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এই এলাকার ভাইয়েরা কত ভালো দেখছেন, আলহামদুলিল্লাহ। যে আলোচনা যেহেতু এসেছি, একটা বিষয় ভিত্তিক আলোচনা শুনব, তা আলোচনাটা শেষ পর্যন্ত না শুনে গেলে আপনার বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবে না। এই এলাকা একটা জিনিস আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমি দেখলাম এবং খুব ভালো লাগলো, যে এই এলাকার বাইদের জন্য, এই যুব সমাজের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুব সমাজকে শাবাবে মদিনার মতো, মদিনার যুব সমাজের মতো আল্লাহ বানিয়ে দিন। সকলে বলি আমিন। এখানে যে ওলামায়ে কেরামদেরকে আজকে আলোচনা করার জন্য দাওয়াত দিয়েছেন, ওলামায়ে কেরামদের নামের পাশেই আলোচনার বিষয় দেওয়া আছে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই প্রশংসনীয় বিষয়। আলহামদুলিল্লাহ আজকের যুব সমাজ পূর্বের যুব সমাজের মতো নয়, দিন দিন পৃথিবী উন্নত হচ্ছে, বিশ্ব আজকে হাতের মুঠায় এসে গেছে, আমাদের যুব সমাজও আলহামদুলিল্লাহ সেই সাথে পাল্লা দিয়ে কোরআন এবং সুন্নার দিকে এগিয়ে আসতেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এক সময় ওয়াজ মাহফিল হয়তো আমাদের দেশে কোন ওয়াজের বিষয়বস্তু এরকম দেখছেন, আলোচনার বিষয় লেখা থাকতে দেখছেন কোনোদিন? দেখি নাই আমরা। তখন যার মনে যেখান দিয়ে যা চাইতো, কেউ লাইলি মজনুর কাহিনী শুনাইতো, লাইলি মজনুর কাহিনী শুনছেন না, ওয়াজের মধ্যে লাইলি মজনুর কাহিনী চলত, কেউ কেউ ওয়াজ মাহফিলে মা ফাতেমার জারি শুনাইতো, কেউ কেউ কুলসুমের জারি শুনাইতো, এইরকম বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে যার মনে যেখান থেকে চাইতো সেখান থেকে কিছু সুর দিয়ে, কণ্ঠ দিয়ে, গানের তালে তালে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ভাবে আমাদেরকে ওয়াজ মাহফিল শুনাইতেন। আমরাও এসে মনে করতাম বছরে একদিন ওয়াজ মাহফিল হবে, একটু চিত্ত বিনোদনের মতো, যে একটু কান সুখ করলাম, কতক্ষণ ওয়াজ মাহফিলে বসলাম, তালে তালে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন নাচের ভঙ্গিতে কিছুক্ষণ গানও শুনলাম, জিকির করলাম, জিকিরের তালে তালে কিছুক্ষণ নাচলাম, বিভিন্ন রকম করে কিছুক্ষণ বিনোদন করে বাড়িতে ফিরে আসতাম। এরকম ছিল এক সময় ওয়াজ মাহফিলের অবস্থা। তা আলহামদুলিল্লাহ আজকে সেই অবস্থার অনেক পরিবর্তন। আজকের যুব সমাজ আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাকে মহব্বত করে এবং সেই ওই ধ্যান ধারণা আজকে পরিবর্তন হয়ে গেছে, যে কিচ্ছা কাহিনীর ওয়াজ, হরিণীর ওয়াজ, এক ঘন্টা ধরে হরিণীর ওয়াজ, মিথ্যা ওয়াজ, হরিণীর কাহিনী, তারপরে কত রকমের মিথ্যা মিথ্যা কাহিনী, এগুলো আলহামদুলিল্লাহ দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। যুব সমাজ যত সচেতন হচ্ছে তত এগুলো বন্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই যে আপনাদের এই পূর্ব কাউবাদি জামে মসজিদ এবং যুব কল্যাণের উদ্যোগে মাহফিল, সেখানে প্রত্যেক আলেমের নামের পাশে পাশে লেখা আছে আলোচনার বিষয় মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহ কি সুন্দর বিষয় যে মুমিনের গুণাবলী কি কি হওয়া উচিত, কারণ আমরা সকলে কি মুমিন, আমি একজন মুমিন হিসাবে আমার গুণাবলী কি কি থাকবে, সেটা আজকের মাহফিলের আলোচনার বিষয় আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আরেকজন সম্মানিত আলেম আলোচক আলোচনা করেছেন পর্দার উপরে, হেজাবের উপরে, আজকে যেটা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, হেজাবের আলোচনা, পর্দার আলোচনা। আমাকে আপনারা আলোচনার বিষয় দিয়েছেন গীবত ও পরনিন্দা, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা আমি যখন পেয়েছি তখনই আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এই গ্রামের যুব সমাজ শিক্ষিত এবং সচেতন। এই জন্য এই যুব সমাজের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুব সমাজের চরিত্রকে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিন। সবাই দেখে দোয়া করে না, মুরব্বীরা কয় খালি যুবকদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য করবেন না, এই জন্য আমিন কয় না। যুবকেরা ভালো থাকলে তো আপনারা ভালো থাকবেন, এজন্য আগে যুবকদের জন্য দোয়া করতে হবে। তিনটা দোয়া করবেন যুবকদের জন্য। একটা দোয়া হলো আল্লাহুম্মা হাসান ফারজাহু, হে আল্লাহ আপনি যুবকের যৌবনকে পবিত্র করে দিন, যৌবনকে সৎ বানিয়ে দিন। ওয়াগফির জামবাহু, রব্বুল আলামিন তার জিন্দেগীর যুবকের সমস্ত গুনাহগুলা মাফ করে দিন। আমিন বলবেন না? আমিন। আরেকটা দোয়া করবেন আল্লাহুম্মা হাসান খুলুকাহু, রব্বুল আলামিন তার আখলাককে তার চরিত্রটাকে সুন্দর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি করি নাই, এই দোয়াটা শিখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসছে, যুবক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজানলি বিজ্জানা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জেনা করার জন্য অনুমতি দিন। কত বড় দুঃসাহস যুবকের, নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে বলতেছেন যে আমাকে জেনা করার অনুমতি দেন। জেনা করা কি জায়েজ না হারাম? হারাম, কবিরা গুনাহ, এবং খালি কবিরা গুনাহ না, বড় ধরনের একটা অশ্লীলতা, ফাহেশা, বড় ধরনের একটা গুনাহ, এমন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাক্তা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জেনা, খবরদার বান্দা জেনার দ্বারে কাছেও যাবা না, জেনার নিকটবর্তীও হইবে না। জেনা তো করা যাবে না, যাবে না, জেনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। এটা এত মারাত্মক অশ্লীলতা, এত মারাত্মক খারাপ জিনিস, আল্লাহ পাক জেনা করতে নিষেধ করেন নাই, বলছেন যে জেনা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার দ্বারে কাছেও যাবে না, নিকটেও যাবে না, একবার কাছেও যাওয়া যাবে না। সব সময় জেনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এইরকম একটা মারাত্মক গুনাহ হলো জেনা বা ব্যভিচার। কিন্তু এই যুবক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাচ্ছেন যে ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জেনা করার অনুমতি দিয়ে দেন। তখন সব সাহাবীরা যারা সেখানে উপস্থিত ছিলেন সবাই চোখ বড় করে করে এই লোকটার দিকে তাকায়, যুবকটার দিকে তাকায়। এখানে আসে যদি কেউ আপনাদের বক্তাকে, আলেমকে কেউ কিছু বলে, সবাই চোখ বড় বড় করে তাকাবেন না? এত বড় দুঃসাহস যুবকের যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে জেনা করার অনুমতি চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উদনু, খবরদার এই যুবককে কেউ ধিক্কার দিও না, কেউ গালিগালাজ করিও না, কেউ খারাপ কিছু বলিও না। উদনু, এই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, আমার নিকটে নিয়ে আসো। ফাদানা মিনহু কারিবান, যুবকটা একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটাকে জিজ্ঞাসা করলেন আতুহিব্বুহু লি উম্মিকা, ও যুবক আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি তোমাকে জানার অনুমতি দিয়ে দিব। প্রথম প্রশ্ন হলো তোমার মায়ের সাথে কোন মানুষ জানা করুক, এটা তুমি পছন্দ করো নাকি? যুবক বলে ওয়াল্লাহি লা উহিব্বুহু, আল্লাহর কসম আমি কখনো পছন্দ করি না আমার মায়ের সাথে দুনিয়ার কোনো মানুষ জানা করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার খালার সাথে কেউ জানা করুক, তোমার বোনের সাথে কেউ জানা করুক, তোমার স্ত্রীর সাথে কেউ জানা করুক, এই জিনিসগুলো তুমি পছন্দ করো নাকি? যুবক বলে আল্লাহর কসম এগুলো আমি জীবনেও কোনোদিন পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও যুবক, তুমি যেই মহিলার সাথে যেই নারীর সাথে তুমি জানা করবা ওই নারীটা কারো স্ত্রী কারো বোন কারো মা কারো খালা সুতরাং ওই মানুষটাও তো পছন্দ করে না তার মায়ের সাথে তার খালার সাথে তার বোনের সাথে তার স্ত্রীর সাথে কেউ জানা করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শুনে যুবকের চোখ থেকে গড়গড় করে পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাসসান খুলুকাহু ওয়া হাসসান ফারজাহু ওয়াগফির যামবাহু। হে আল্লাহ, এই যুবকের চরিত্রকে আখলাক তুমি সুন্দর বানিয়ে দাও, এই যুবকের যৌবনকে তুমি হেফাজতকারী বানিয়ে দাও। হে আল্লাহ, এই যুবকের জিন্দিগির সকল গুনাগুলা মাফ করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুনাহ মাফের দোয়া করে দিলেন, যৌবনের হেফাজতের দোয়া করে দিলেন, চরিত্র সুন্দর হওয়ার দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের বর্ণনাকারী সহিহ মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইলতাফিত ইলা আইয়ে শাইইন, মৃত্যু পর্যন্ত এই যুবককে আমরা দেখেছি জীবনে কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলে আর তাকায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, নবী সাল্লামের নূরানি দোয়া, বরকতময় দোয়া। এই দোয়ার বরকতে এই সাহাবি, এই যুবক মৃত্যু পর্যন্ত আর কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলেও তাকায় নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পূর্ব কাউয়াদির যুব সমাজকেও রাব্বুল আলামিন এরকম চরিত্রের হেফাজতকারী বানিয়ে দিক। সকলে বলি আমিন। আল্লাহ পাক তাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দিক, তাদের আখলাককে, তাদের চরিত্রকে আল্লাহ পাক সুন্দর বানিয়ে দিক। আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় আসি। আমাদের যুবক ভাইয়েরা যে বিষয়টি দিয়েছেন এটি এমনি এমনি দেন নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। বিষয়টা হলো গীবত, গীবত ও পরনিন্দা। এটা বর্তমানে এমন ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, এটাকে এখন আর আমাদের কাছে গুনাহ মনে হয় না। এটা যে গুনাহ, এটা যে হারাম, এটা যে কবিরা গুনাহ, এই অনুভূতিটাও আমাদের অন্তর থেকে এখন হারিয়ে গেছে। এবং নিজের অজান্তে, নিজের অগোচরে প্রতিদিন বস্তায় বস্তায় গীবতের গুনাহ। একজন আল্লাহর বান্দা নাই, আল্লাহর বান্দি নাই যার মধ্যে গীবতের গুনাহ নাই। আমিও নাই, কেউ নাই। এখানে যতজন আছি বা বাড়িতে যতজন আছে, একজনও আমরা কেউ গীবতের গুনাহ থেকে মুক্ত নই। কেউ গীবত করি, কেউ গীবত শুনি। গ্রামে গঞ্জের চা দোকানগুলো, আমাদের আশেপাশে যত দোকান আছে, এই দোকানগুলোতে সকালবেলায় দোকান খুললেই প্রথম যেই গুনাগুলো দিয়ে স্টার্ট হয় দোকান, সেই গুনাগুলো হলো গীবতের গুনাহ। দোকানে প্রথম দোকানদার খুলে বসেন, চায়ের পাতিলে আগুন দেন, তখন এক মুরব্বী আসে, আসি বসে, কি ভাই দোকানদার কেমন আছো? আসি আলহামদুলিল্লাহ ভালো। চাচা কেমন আছেন? আসি ভালো। চাচা খবর একটা শুনছ? কি খবর চাচা? আজকে অমুকের বাড়িতে রাত্রে কিন্তু এই ঘটনা ঘটছে, অমুকের ছেলের এই ঘটনা ঘটছে, অমুকের মেয়ের এই ঘটনা ঘটছে, অমুকের ছেলের বউয়ের এই ঘটনা ঘটছে। এই সব ঘটনা আলোচনা শুরু হয়ে গেল। এরপরে আরেকজন আসতেছে, উনি শরীক হচ্ছে, আবার দুইজনে কথা কয়, আরেকজনে দূরের থেকে কান লাগায় শুনে। আবার এই জায়গায় দোকানে একটা আলোচনা হয়েছে, এইটা অল্প মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে পুরা গ্রাম, এমনকি ঢাকা শহর, এমনকি বিদেশ পর্যন্ত চলে গেছে। কারণ এখন তো বিদেশে যাওয়া সহজ। একজনে টেলিফোন করে দিছে মোবাইলে, এই শুনছো আমাদের গ্রামে কিন্তু আজকে এই ঘটনা ঘটছে, বাস এটা চলে গেছে সৌদি আরব, এটা চলে গেছে কাতার, কুয়েত, এটা আমেরিকা পর্যন্ত চলে গেছে এই চা দোকানের খবর, কি চলে যাচ্ছে না? তাহলে দেখেন এই গীবত এমন পর্যায়ে ছড়াচ্ছে, এই গুণাগুলো সারা দুনিয়ার মধ্যে অল্প সময়ে সারা দুনিয়া ছড়াইতেছে। তাহলে এই সময়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এই গুণা সম্পর্কে কি নির্দেশনা দেয় এটা জানা আমাদের সবারই জরুরি। আমাদের সম্মানিতা আম্মারা, আমাদের মা বোনেরা, পারিবারিক যত অশান্তি হয় এই অশান্তির মূলে একটা বড় কারণ গীবত। দেখা যায় শাশুড়িরা, আমাদের আম্মারা মুরব্বীরা, উনাদের বৃদ্ধ বয়সে এখন আর তেমন কাজকর্ম থাকে না, ওনারা দেখা যায় একটু ঘুরেন গারেন, এই বাড়িতে যান ওই বাড়িতে যান, ওই বাবির সাথে দেখা হয় ওই বোনের সাথে দেখা হয়, দেখা হইলে একজন আরেকজনের বাড়ির ছেলের বউয়ের খবর নেয়, মেয়ের খবর নেয়। আর এই খবর নিতে যাই আমাদের মায়েরা বসে বসে মুরব্বীরা, গীবতের কারখানা, ফান খায়, জর্দা খায়, সুপারি চাবায় আর গীবত করতে থাকে, চলে না গীবত। আর এটা একজন আরেকজনের বলে, একজন আরেকজনের বলে, আবার যে তার ছেলের বউয়ের কথা বলছে আরেকজন আসি তার ছেলের বউয়ের কাছে পৌঁছায় দেয়, বাস পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব, ঝগড়া, জাতি, পরিবারে অশান্তি, শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব, এই শুরু হয়ে গেছে। এটার মূলে কিন্তু গীবত। প্রথমে আসি আমরা যে আলোচনাটা করব, প্রথম আমরা আলোচনা করব গীবত কি, গীবত কাকে বলে, গীবত কি জিনিস, গীবত করা নিষেধ কেন, গীবত করলে অসুবিধাটা কি, গীবতের মতো আরো কিছু গুণা আছে গীবতের মতো দেখতে এবং একই জায়গা থেকে জবান থেকে গুণাগুলো হয়, এগুলো সম্পর্কে আমরা একটু ইঙ্গিত দিব। আর সর্বশেষ যে আলোচনাটা করব সেটা হলো কোন কোন অবস্থায় গীবত করা যায়, এই কয়টা আলোচনা করে আমাদের আজকের মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কয়টা আলোচনা ধৈর্য ধরে শোনার নিয়ত কি আপনাদের আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ এই বিষয় দেখেই তো আমরা আসছি যে আজকে এই বিষয়ে আলোচনা শুনবো, কথা শুনবো, কি বলেন? এই জন্য আমরা কোনো গল্প কিচ্ছা কাহিনীও বলবো না, শুধু এই বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে দুই একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসেন গীবত কাকে বলে, গীবত কি জিনিস, গীবত হলো গায়েব থেকে, গায়েব, গায়েব বুঝেন, গায়েব বুঝেন নি আপনারা, গায়েবি খবর। আর এই ইদানিং পত্র পত্রিকায় বেশি আসে গায়েবি মামলা, গায়েবি শুনেন না এখন, গায়েবি, গায়েবি মানে কি, মানে যেটা দেখা যায় না, অদৃশ্য। আল্লাহ পাক কোরআনে কারিমের শুরুতেই তো গায়েব দিয়ে শুরু করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের কথা দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে শুরু করছেন। প্রথম ইমানদারের মুত্তাকিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়বের প্রতি ইমান আনে, বিশ্বাস করে। গায়েব হলো যেটা দেখা যায় না, দেখা না গেলে ওইটার নাম কি, গায়েব, আর দেখা গেলে এটার নাম শাহাদা, এটার নাম হলো শাহাদা। সূরা আল হাসরের শেষ তিন আয়াত, ফজরের নামাজের পরে অনেক মসজিদে তেলাওয়াত হয়, হয় না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ্শাহাদা ওয়ার রহমানুর রহিম, এটা তেলাওয়াত হয় না? এখানে আলিমুল গায়বি ওয়াশ্শাহাদা, আল্লাহর একটি বড় পরিচয় হলো তিনি গায়েবও জানেন এবং যেটা দেখা যায় শাহাদা সেটাও জানেন, সুবহানাল্লাহ। তাহলে গায়েব থেকে গীবত, গায়েব মানে যেটা দেখা যায় না, গীবত হলো এমন কথাবার্তা যেটা সামনে বলে না পিছনে বলে, সামনে বললে এটা গীবত হয় না, পিছনে বললে এটা গীবত, সামনে বললে গীবত না, পিছনে বললে গীবত। আচ্ছা গায়েবের মালিক কে বলেন তো দেখি, হয় নাই তো আপনাদের উত্তর, একমাত্র আল্লাহ। গায়েবের মালিক কে একমাত্র বলবেন? একমাত্র আল্লাহ, মানে আল্লাহ সুবহান তাআলা ছাড়া আর কেউ বিন্দু মাত্র এক জাররা পরিমাণ গায়েব জানেন না। আল্লাহ পাক কোরআনে কারীমে অসংখ্য আয়াতে কথা বলছেন, রাসূল আপনি বলে দিন আসমানের মধ্যে যত গায়েব আছে, জমিনের মধ্যে যত গায়েব আছে, এই সকল গায়েবের এলেম, গায়েবের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। গায়েবের এলেম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেউ কেউ মনে করেন, মনে হয় গায়েবের এলেম আল্লাহর কাছে ঠিক আছে, কিন্তু গায়েব যে জায়গায় রাখছে আল্লাহ পাক, সেই জায়গা থেকে একটা সাবি মনে হয় কারোর দিয়ে দে, সাবি তো মাঝে মধ্যে ওই সাবি দিয়ে খুলে যেটা দরকার এটা মনে হয় জেনে নিতে পারে বা দেখে নিতে পারে। এই সন্দেহটা আল্লাহ পাক দূর করছেন। وَإِنَّهُ مَفَاتِيحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ الله رب العالمين বলেন গায়েবের যত চাবি আছে এই চাবিগুলো একমাত্র আমি আল্লাহর কাছে, এই চাবিগুলো আমি আর কাউকে দিই নাই। সুবহানাল্লাহ, একটা চাবিও আমি কাউকে দিই নাই। তাহলে সমস্ত গায়েবের চাবি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে কোন মানুষ কি গায়েব জানে? কোন জিন? তো জিন যদি গায়েব না জানে তাহলে আপনারা জিন হুজুরের কাছে যান কেন? কি বলেন, জিন হুজুরের কাছে যান নেই আপনাদের এলাকায়? জিন হুজুর নাই, জিন হাজিরা হয় না, তা আপনারা বলতেছেন জিনে গায়েব জানে না, তাহলে যান কেন? জিন কোনো গায়েব জানে না, মানুষ যেটা জানে জিন সেটাও জানে না। আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, জিনকে আশরাফুল মাখলুকাত বানান নাই আল্লাহ পাক। জিনের চোখের সামনে কোন জিনিস ঘটলে সেটাও জানে না। সুলাইমান আলাইহিস সালাম জিনদের চোখের সামনে মারা গেছেন, মারা যাওয়ার পরে অনেকদিন লাঠি নিয়ে দাঁড়াইছিলেন, জিনেরা জানে নাই, তাদের চোখের সামনে মারা গেছে, চোখের সামনে দাঁড়াইছে মরা মানুষ কিন্তু তারা জানে নাই। তাহলে যেটা চোখের সামনে ঘটে সেটাই জানে না, যেটা চোখের বাহিরে ঘটে সেটা কেমনে জানে জিন? আপনারা তাবিজ কয়টা করছে এটা জিন কেমনে জানে? কি বলেন, জানার উপায় আছে? আপনার বিপদ কয়টা, আপনার সমস্যা কয়টা, জাদু করছে আপনারে কি করছে না করছে এটা জিন কেমনে জানে? কিচ্ছু জানে না জিন। এগুলা জিনের নামে বাউতাবাজি, জিনের নামে ব্যবসা। আমাদেরকে জিনের নাম দিয়ে জিন হুজুরের আমাদেরকে কারামত দেখায়, বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে আমরা এই মিথ্যা ব্যবসার ফাঁদে আমরা সবাই আটকে আছি। জিন কোনো গায়েব জানে না। জিন যদি ডাক্তার হয় তো সে জিনের চিকিৎসা করুক, আমাদের কি ডাক্তারের অভাব আছে নাকি? যে মানুষ ডাক্তারের অভাব হয়েছে যে জিন ডাক্তার আনতে হবে? আর জিনেরা যদি এমন হয় ডাক্তারই করি বেকার বসে রয়েছে, তাহলে আমাদের সরকারের সাথে যোগাযোগ করুক, আমরা হসপিটালে নিয়োগ দিব, কি বলেন? যদি জিনের এত ডাক্তার যে ডাক্তার বসে রয়েছে কাজ পাইতেছে না বেকার, তাহলে আমাদের হসপিটালে বসে চিকিৎসা করুক, কি বলেন? তাহলে জিনের চিকিৎসাও পারে না, কোনো গায়েবী বিষয় আপনার আমার কি হয়েছে সেটাও জানে না। আচ্ছা কোন নবী রাসূলেরা গায়েব জানেন? সবাই কয় না, কেউ জানেন না, কোন আম্বিয়া আলাইহিমুসসালাম গায়েব জানেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানান সেটা জানেন। যেমন কোরআনে কারীম, পুরো কোরআনই গায়েব, গায়েবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন নাজিল না করতেন আমরা গায়েব জানতাম না। এটা কিন্তু এখন আর গায়েব নাই, কোরআনে আল্লাহ পাক যা বলে দিছেন এটা আর গায়েব নাই, এখন এটা জাহেরি হয়ে গেছে, এখন আমরা এটা জেনে গেছি, এটা আর গায়েব না। এইরকম অসংখ্য জিনিস আছে গায়েবের, যেগুলো রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে জানাইছেন দেখাইছেন। তো জানানোর পরে দেখানোর পরে এগুলার আর গায়েব নেই, কথাটা বুঝতে পারছেন? এজন্য গায়েবের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, গায়েবের এলেম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে আল্লাহ পাক নবী রাসূলদেরকে যতটুকু গায়েব জানাইছেন দেখাইছেন ততটুকু তারা জানেন দেখছেন। তাহলে এই গায়েবী বিষয় যেগুলো মানুষের অনুপস্থিতিতে, একজনের অনুপস্থিতিতে বলা, এগুলার নাম হলো কথা কয় না, গীবত, মানে গায়েব থেকে গীবত। মানুষের পিছনে কোনো কিছু, কারো পিছনে, আমার পিছনে, এখানে আমার সামনে বললেন না, ওই রাস্তা যায় আরেকজনের কাছে আমার কথা কইলেন, এটার নাম হলো কি? গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শুনি গীবতের সংজ্ঞাটা কি, গীবত কাকে বলে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, এই হাদিসটা সহিহ আল বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম নিজে জানলেও তারা উত্তর দিতেন না, কারণ তাদের জানা অসম্পূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন সেটা ওহির আলোকে বলবেন, এজন্য সাহাবায়ে কেরাম বলে উঠলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে সবচেয়ে বেশি জানেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার কোনো ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা, এমন কিছু উল্লেখ করা যেটা তার সামনে বললে সে মনে কষ্ট পায়, সে অপছন্দ করে, সে চায় না তার পিছনে মানুষেরা এগুলো বলা বলি করুক, এগুলো বলুক, এটা সে পছন্দ করে না, এটা সে অপছন্দ করে, এরকম বিষয় তার পিছনে বলা, এটার নাম হলো গীবত। এক সাহাবি বলে উঠলেন, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এমন কথাটা বলি, বাস্তবে এই সত্য কথাটাই যদি আমি তার পিছনে বলি, তাহলেও কি গীবত হবে নাকি? মানে আমি মিথ্যা বলিনি, সে যা করছে তাই বলছে, তাদের বাড়িতে যে ঘটনাটা হয়েছে হুবহু সেই ঘটনাটাই আমি দোকানে যাই বলছি, বাইরে যাই বলছি, এর বাইরে কিছু বলিনি, মিথ্যা কিছু বলিনি, সব কি বলছি, সত্য কথা বলছি, তারপরেও কি গীবত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাদ ইকতাবতা ওয়া ইন লাম তাকুন ফিহি ফাকাদ বাহাত্তা, তুমি যে কথাটা তার পিছনে বলছো, বাস্তবে যদি সে ওই অপরাধটা করে, ওই কাজটা করে, সত্য কথাটা হয়, তাহলে তুমি গীবত করলা, আর যদি কথাটা সত্য না হয়, কথাটা মিথ্যা হয়, তাহলে তুমি গীবত না, বোহতান করলা, অপবাদ দিলা। তখন দুটা গুণা একত্রে, একটা হলো মিথ্যা বলার গুণা, আরেকটা হলো তার বিরুদ্ধে তুমি একটা অপবাদ ছড়াইছো বাহিরে, এটার গুণা, এটা ডাবল গুণা। আর যদি সত্য কথাটা বলো তাহলে এটার নাম হলো গীবত। এইটা কিন্তু অনেক ভাই বোন বুঝে না, অনেক ভাই বোন মনে করে, আরে মিয়া আমি কি মিথ্যা কথা বলছি নাকি, এটা সত্য কথা, আমি সত্য কথাটা বলছি, তার পিছনে আমার গুণা হইব কেন, এরকম অনেকে মনে করে যে সত্য কথা না বলছে, আমি কি মিথ্যা বলছি নাকি, তাহলে এটা গুণা হবে কেন? এই সত্য কথাটাও তার পিছনে গিয়ে বলা, যেটা তিনি পছন্দ করেন না, এইরকম বিষয় তার পিছনে গিয়ে বলা, এটার নাম গীবত। আর যেটা তিনি পছন্দ করেন না আবার মিথ্যা কথা, এটার নাম হলো বোহতান, অপবাদ। এই দুটা মনে রাখবেন, একটা গীবত আর একটার নাম বোহতান, অপবাদ। গীবত কবিরা গুণা, বোহতানও কবিরা গুণা, তবে বোহতানের গুণা আরো বেশি, কারণ মিথ্যা বলা হয়েছে, এর সাথে ডাবল গুণা। তাহলে আমরা বুঝলাম গীবরটা হলো কোন ভাইয়ের সত্য ঘটনা, সত্য জিনিস তার পিছনে বলা, যে ঘটনাটা সে পছন্দ করে না। তবে আবার কিছু জিনিস পিছনে বললে আমরা পছন্দ করি, যেমন আপনি বাইরে যায় আমার প্রশংসা করলেন, এটাকে আমি পছন্দ করি না অপছন্দ করি? পছন্দ করি। সুতরাং আপনি আমার অনুপস্থিতিতে পিছনে গিয়ে প্রশংসা করলেন, এটা গীবত না। গীবত হলো আমার পিছনে গিয়ে এমন কথা বললেন যেটা আমি চাই না যে আপনি আমার পিছনে বলেন, অপছন্দ করি, এটার নাম হলো গীবত। তাহলে গীবত তো ক্লিয়ার নাকি? আচ্ছা এখন আসেন, গীবত করলে অসুবিধা কি, গীবতের গুণাটা কি? গীবতের গুণা হলো কবিরা গুণা। গীবতের গুণা কবিরা গুণা, এবং কবিরা গুণা খালেস ভাবে তাওবা না করলে আল্লাহ পাক মাফ করেন না। এটা তাওবা আবার ভিন্ন রকম, খুব জটিল তাওবা, খুব কঠিন তাওবা। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সরাসরি নিজে এই গীবতের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, একজন আরেকজনের পিছনে গীবত করিও না, একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গীবত করাটা হলো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তুমি কি তোমার ভাইয়ের পিছনে এই গীবত করার দ্বারা তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তুমি পছন্দ করো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক সুরে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে সেই তার মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো দুনিয়ার কোনো মানুষ এটা পছন্দ করে না, সবাই অপছন্দই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম গীবত করাটাও মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আল্লাহ পাক গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ হিসাবে গণ্য করেছেন। একজন মুসলিম ভাই মারা গেছে, তার গোশত কাটি আপনি রান্না করে বা সবাই সবাই খাই ফেললেন, এটা যেমন গুনাহ অপরাধ, একজন ভাইয়ের পিছনে গীবত করাটাও এই জাতীয় অপরাধ। তাহলে বুঝতে পারি আমরা কত বড় গুনাহ এই গীবতের গুনাহ। কেন গীবত এত বড় গুনাহ? এত বড় গুনাহ হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো গীবত এমন এক অপরাধ যেটার দ্বারা মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয়। এক মুসলমান আরেক মুসলমানের কি কথা বলে না, একটু মাঝে মধ্যে কষ্ট করে হইলেও কথা বলার চেষ্টা করবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আপনাদের কথা আমি বুঝতেছি। এক মুসলমান আরেক মুসলমানের কি? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার যত মুমিন আছে এক মুমিন আরেক মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং এক ভাইয়ের ইসলাহ আরেক ভাই করে দিবা, এক ভাইয়ের সংশোধন আরেক ভাই করে দিবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর যদি ভ্রাতৃত্বের বন্ধন তোমাদের মধ্যে অটুট থাকে, আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমার ভাইরা এবং বোনেরা, আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন বিলুপ্ত হয়ে গেছে। আমরা এক মুসলিম আর এক মুসলিমকে আজকে ভাই মনে করি না, এজন্য আমাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত উঠে গেছে। মুমিন আল্লাহর রহমত পাইতে হইলে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে একজন আরেকজনের ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনটা যত মজবুত হবে আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে। আজকে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নাই, মুসলিমে মুসলিমে মারামারি করে, মুসলিমে মুসলিমে মারামারি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলিম আর এক মুসলিমকে গালাগালি করা, গালি দেওয়া, এটা কবিরা গুনাহ, এটা ফাসেকি। এক মুসলিম আর এক মুসলিমের সাথে লড়াই করা, মারামারি করা, যুদ্ধ বিগ্রহ করা, এটা হলো কুফরি। আজকে মুসলিমে মুসলিমে এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করে, কাটাকাটি করে, এমনকি একই দলের লোক, একই সম্প্রদায়ের লোক, একই গোষ্ঠীর লোক, একই ফ্লেটে খাওয়া লোক, তারাও একজন আরেকজনের বাস দিয়ে পিটায় মারি ফেলে। অথচ এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই, অথচ ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে একজন আরেকজনের মারি। যে মারছে সে মনে করে বিশাল জিহাদ করে ফেলছে, সে মুজাহিদ হয়ে গেছে, আর যে মারা গেছে সে মনে করে সে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই মুসলিম যদি লড়াই করে, মারামারি করে, কাতেল এবং মাকতুল, হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে, দুইজনেই জাহান্নামে যাবে, দুইজনেই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হত্যাকারী জাহান্নামী এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু যাকে হত্যা করা হয়েছে, যাকে মারা হয়েছে, সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে হত্যা করা হয়েছে ওই মানুষটাকে তো সেও তো মারামারি করতে আসছে, সে তো সুযোগ পায় নাই, দেখে সে মরে গেছে, কিন্তু সেও তো আরেকজনকে পাইলে, সুযোগ পাইলে মারি ফেলতো, সেও তো আরেকজনকে মারার জন্যই আসছে, সে হয়তো সুযোগ পায় নাই, দেখি মরে গেছে, এই জন্য সেও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। মুসলমানে মুসলমানে মারামারি করে কোনোদিন জিহাদ হয় না, মুসলমানে মুসলমানে মারামারি করে শহীদ হয় না, মুসলমানে মুসলমানে মারামারি করে মুজাহিদ হয় না। আজকে মুসলিম মুসলিম ভাইয়ে ভাইয়ে মারামারি, ঝগড়াঝাটি, গালাগালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিলে ফাসেকি হয়, আর লড়াই করলে, মারামারি করলে কুফরি হয়, ইমান চলে যায়। এখন কুফরি করে আবার এটাকে ইমানের বড় মেহনত মনে করা হয়, মারামারি করে ইমানের মেহনত করা হয়। গীবত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করার মূলে যে কারণটা সেটা হলো মুসলিম সমাজে ভ্রাতৃত্ব নষ্ট হয়। আমার পিছনে যখন কোনো ভাই গিয়ে খারাপ একটা কথা বলে তখন তার সাথে আমার সাথে সম্পর্ক নষ্ট হয়। মুসলিম সমাজে ফেতনা ফাসাদ এগুলো ছড়িয়ে পড়ে, এই ফেতনা ফাসাদ ছড়িয়ে মুসলিম ভ্রাতৃত্বটা নষ্ট করে দেয় গীবত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতটাকে এই জাতীয় অপরাধ হিসাবে হারাম করে দিয়েছে। মানুষের এই জবান, এই জিব্বা, এটা জটিল জিনিস। জিব্বা মানুষকে জান্নাতেও নিতে পারে, জিব্বা মানুষকে জাহান্নামেও নিতে পারে। যদি এই জিব্বাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা যদি বিজিয়ে রাখতে পারি, সার্বক্ষণিক যদি আল্লাহর জিকিরে আমার এই জিব্বা যদি রত থাকে, তাহলে আমার এই জিব্বার দ্বারা আমি জান্নাতি হয়ে যেতে পারি। আবার যদি এই জিব্বা দ্বারা প্রতিনিয়ত গীবত চলতে থাকে, শেকায়েত চলতে থাকে, মিথ্যা চলতে থাকে, কুটনামি চলতে থাকে, বিভিন্ন রকমের গুনার কাজ চলতে থাকে, আমার এই জিব্বা দ্বারা আমি জাহান্নামীও হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেন, মাইয়াদ মাল্লি মা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দিয়ে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ, কয়টা জিনিসের? মাত্র দুইটা। এই দুইটা জিনিসের গ্যারান্টি, দুইটা জিনিসের নিরাপত্তা, আমার কাছে জামানতটা দিয়ে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জামানতটা দিয়ে দিতে পারি। মা বাইনাল হাইয়াইহি, এই দুই সওয়ালের মধ্যবর্তী যেই জায়গাটা আছে মুখমণ্ডলটা, এই মুখের জামানতটা দিয়ে দাও আমাকে। ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী যে জায়গাটা, এই জায়গাটার নিরাপত্তা আমাকে দিয়ে দাও। এই দুটা জিনিসের হেফাজত, এই দুটা জিনিসের জামানত যদি আমি রাসূলকে দিতে পারো, আমি রাসূল তোমাকে নিশ্চিত জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ, এই দুটা জিনিস সংযত থাকলে মোটামুটি আপনি 90% গুনাহ থেকে, অপরাধ থেকে মুক্ত। সুবহানাল্লাহ, এই জন্যই এই দুটার জামানত দিলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নাজাত কিসে সেটা শিখাই দিন, নাজাতের পদ্ধতি শিখাই দিন, নাজাত কিসে পাবো আমাকে সেটা শিখাই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উকবা ইবনে আমের আল জুহানি, আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়া সাআকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক। ও উকবা ইবনে আমের আল জুহানি, আমি রাসূল তোমাকে তিনটা জিনিসের ওসিয়ত করছি, তিনটা জিনিসের নির্দেশ দিচ্ছি, এই তিনটি কাজ যত বেশি করতে পারবা তত সহজে তুমি নাজাত লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। এক নম্বরে যে কাজটা করবা সেটা হলো, আমসেক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে টেনে ধরো, জিহ্বাটাকে লাগাম ধরো, তোমার জিহ্বাটাকে সংযত করো, এইটা যত বেশি সংযত করতে পারবা তোমার নাজাত তত তাড়াতাড়ি ত্বরান্বিত হবে। সুবহানাল্লাহ। যত বেশি জিহ্বাকে সংযত করতে পারবা তত বেশি তুমি নাজাত পেয়ে যাবে। ওয়ালিয়াসাকা বাইতু, তোমার ঘরকে প্রশস্ত করে দাও, তোমার বাড়িটা প্রশস্ত করে দাও, অর্থাৎ তোমার বাড়িটা মেহমানের জন্য খুলে দাও, মেহমানদারি বেশি বেশি করো। ওয়াবকে আলা খাতিয়াতিক, আর তোমার গুনার জন্য বেশি বেশি করে কান্নাকাটি করো, গুনার জন্য আল্লাহর কাছে কান্দো, চোখের পানি ফেলো। রাত্রে যখন মানুষ ঘুমায় তুমি একাকী নির্জনে উঠে তোমার রবের কাছে কান্নাকাটি শুরু করে দাও, তোমার গুনার জন্য যত বেশি কানতে পারবা তত বেশি তোমার নাজাত ত্বরান্বিত হবে। জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার চোখের পানি তুমি আল্লাহর ভয়ে ফেলতে থাকো, যত বেশি চোখের পানি ফেলবা তত তাড়াতাড়ি তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আমের আল জুহানিকে তিনটা উপদেশ দিচ্ছেন। এক নম্বরে বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটা সংযত করো, জিহ্বাটা হেফাজত করো, তাহলে তোমার দ্রুত নাজাত হবে। এই জিহ্বাটা ধ্বংসের মূল, নষ্টের মূল, জাহান্নামে নেওয়ার জন্য বড় একটা মাধ্যম। এই জন্য আমার ভাইরা, আমার বোনেরা, কথা বলার সময় খুবই মাপকাঠি দিয়ে হিসাব নিকাশ করে কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করতেন এইভাবে, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহি তাআলা, ও আমার উম্মত, বেশি কথা বলিও না আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া তোমার জবান দিয়ে বেশি কথা বলিও না। কারণ আল্লাহর জিকির ছাড়া যত বেশি তুমি কথা বলবা তোমার অন্তর তত বেশি কঠিন হয়ে যাবে। ওয়া ইন্না আবাদান্নাসি মিনাল্লাহি আলকালবুল কাসি, যার অন্তর যত বেশি কঠিন এই মানুষটা আল্লাহর রহমত থেকে তত বেশি দূরে। অন্তর যত কঠিন হবে আল্লাহর রহমত থেকে, আল্লাহর থেকে তত দূরে সরে যাবে। তাহলে কথা যত বেশি বলবেন তত আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবেন, অন্তর কঠিন হয়ে যাবে, অন্তর শক্ত হয়ে যাবে। দেখা যায় আমরা আল্লাহর জিকির কম, কথা বেশি আমাদের। মসজিদে ঢুকলে তাও কথা বন্ধ হয় না। মসজিদে ঢুকে কোনো কোনো ভাই আছেন, তিনি যে মসজিদে আসছেন এটা জানান দিতে হইব, এজন্য মসজিদে ঢুকে বিনা দরকারে কথা বলে, মসজিদে ঢুকে কিছু কথা বলতে হবে, কারণ ওই বাইজে মসজিদে আসছে জানবেন কেমনে। কদিন পরে মসজিদে যখন সভাপতি সেক্রেটারি বানাইবেন তখন ওই বাই কেউ যদি কয় মুক্ত মসজিদে আসে না তারা সভাপতি বানানো যাবে না, তো উনি যে মসজিদে আসছে এটা জানান দিতে হবে না, কারণ উনি তো সবসময় মসজিদে আসে না, আসে কোন দিন? শুক্রবারের দিন। তো শুক্রবারে একদিন আসছে, সেদিনও যদি আপনারা না জানেন তো কেমনে হবে? এই জন্য দেখা যায় মসজিদে এসে বিনা দরকারে কথা বলে, জোরে জোরে কথা বলে, আসে ওই ভাই শেষে মানুষকে ডিঙ্গে সামনে চলে যায়, যে মানুষ যাতে সবাই তার দিকে তাকায়, বুঝতে পারে যে ও মুখ ভাই মসজিদে আসছে। মসজিদে গিয়ে কেউ কেউ দেখা যায় খালি ঘড়ির দিকে থাকায়, ঘড়ির দিকে থাকায়, বারবার ঘড়ির দিকে তাকায় খালি, কারণ এক মিনিট এক সেকেন্ড দেরি হয়ে যাচ্ছে নাকি, বাস টাইম হয়ে গেছে, একামত হয় নাই, উনি দাঁড়াই গেছে। এইভাবে সব জায়গায় খালি কথা আর কথা, কথা আর কথা, কথা যত কমানো যায় সমাজে বিশৃঙ্খলা অশান্তি তত কমে যায়। ঘরের মধ্যে স্বামী একটা বলছে, স্ত্রী যদি একটু চুপ করে থাকে তাহলে কিন্তু ঝগড়া বিবাদ হয় না। স্বামী একটা বলছে, স্ত্রী যদি পাঁচটা বলে সেখানে ঝগড়া ফাসাদ অশান্তি। মা কিছু বলছে, ছেলে যদি চুপ করে থাকে, বাবা কিছু বলছে, ছেলে চুপ করে আছে, স্ত্রী মাঝে মধ্যে একটু গরম হয়েছে, স্বামী যদি একটু চুপ করে থাকে, বাস সেখানে কিন্তু এত অশান্তি হয় না। যত বেশি কাসরাতুল কালাম হবে, কথা যত বেশি হবে, তত সমাজে অশান্তি বৃদ্ধি পায়। এই জন্য কথা বলতে হবে মেপে মেপে, মাপকাঠি দিয়ে যতটুকু দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান এনেছো, ফালইয়াকুল খাইরান, কথা যদি বলতে চাও কল্যাণকর কথা বলো। যেই কথা তোমার দুনিয়াতে কল্যাণে লাগবে, যে কথা আখেরাতের কল্যাণে লাগবে, এরকম কল্যাণকর কথা বলো। আউলিয়াস মত যদি কল্যাণকর কথা বলতে না পারো তাহলে চুপ করে থাকো। চুপ করে থাকাটাও একটা ইবাদত, চুপ করে থাকাটাও গুরুত্বপূর্ণ একটা ইবাদত। চুপ করে তুমি বসে থাকো, কথা বলিও না, কথা বললে কল্যাণকর কথা বলো, কল্যাণের কথা বলো। সুবহানাল্লাহ, কথা যদি বলতে হয় তাহলে কল্যাণের কথা বলতে হবে, যেটা দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ। আর যদি কথা বলা যদি ক্ষতিকর হয়, কল্যাণ না থাকে, তাহলে চুপ করে থাকাটাই হলো কল্যাণ। সুবহানাল্লাহ। এই জন্য এই গীবতকে রাব্বুল আলামিন হারাম করার পিছনে প্রথম যে কারণ, গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হলো মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয়। এরপরে যেটা, সেটা হলো গীবতের দ্বারা গুনাহ করতে করতে অন্তর কঠিন হয়ে যায়। অন্তর যত কঠিন হবে আল্লাহর রহমত থেকে তত দূরে সরে যাবে। এই গীবতের দ্বারা সমাজে ফেতনা ফাসাদ অশান্তি এগুলো বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো এমন জঘন্যতম অপরাধ হিসেবে গণ্য করে আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। গীবতের মতো আরো কিছু গুনাহ আছে যেগুলো জবান দিয়ে হয়, এরকম কয়েকটা গুনাহ আমরা শুনি, এরপরে আমরা কোন কোন জায়গায় গীবত জায়েজ সেটা বর্ণনা করে আমরা আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। গীবতের মতো এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে কিছু অপরাধ হয়, কিছু গুনাহ হয়, এগুলোর একটা গুনাহ হলো আল কাযিব, মিথ্যা কথা বলা, মিথ্যা বলা। মিথ্যাটাও কি দিয়ে হয়, কি মিথ্যা কথা কি দিয়ে হয়? জিহ্বা দিয়ে হয়, জবান দিয়ে হয়। মিথ্যা বলা কি জায়েজ? আজকে মিথ্যা বলাটা এখন বুদ্ধিমত্তার পরিচয় মনে করা হয়, যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বেশি বুদ্ধিমান মনে করে, আর যে মিথ্যা বলতে পারে না সে হলো বোকা, সে হলো আবুল, সে হলো মদন। কত নামে তাকে সবাই, সমাজের সবাই তাকে আরেক দৃষ্টিতে দেখে, কারণ তার অপরাধ কি সে মিথ্যা বলতে পারে না। আর যারা মিথ্যা বলতে পারে, যে যত বেশি মিথ্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে সে তত বেশি বুদ্ধিমান, তত বেশি চালাক। মিথ্যা না বলতে পারা, এটা হলো হাবা গোবার পরিচয়। অথচ মিথ্যা বলাটা হারাম, কবিরা গুনাহ, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা যত বেশি বলবে, মিথ্যা মানুষকে পাপ কাজের দিকে দাবিত করে, গুনাহের দিকে দাবিত করে, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে। সুতরাং তুমি যত বেশি মিথ্যা কথা বলতে থাকবা, তত বেশি তুমি জাহান্নামে যাওয়ার রাস্তাকে সুগম করে দিলা, তত বেশি তোমার জাহান্নামে যাওয়া সহজ হয়ে যায়। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, ইয়াকুম আল কাযিব, আমার উম্মতরা খবরদার, মিথ্যা বলা থেকে সাবধান, মিথ্যা বলা থেকে সাবধান, খবরদার তোমরা মিথ্যা বলিও না। এমনকি নবী সাল্লাল্লাহু সাল্লামের নামে কেউ যদি মিথ্যা বলে, তার স্থান কোথায়? জাহান্নাম। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলে, আমি নবীর নামে, আমি রাসূলের নামে মিথ্যা কথা যদি মানুষের মধ্যে প্রচার করে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার ঠিকানা হলো, তার স্থায়ী আবাস হলো জাহান্নামে, তার ঠিকানা হবে জাহান্নামে। আজকে দেখা যায় আমাদের সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য মিথ্যা কথা সমাজে প্রচার প্রসার হয়, জাল হাদিস, যেগুলোকে বলা হয় মওদু হাদিস, জাল হাদিস, জাল হাদিসের ব্যাপক প্রচার প্রসার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য মিথ্যা কথা সমাজে বিস্তার লাভ করে আছে। এই সকল মিথ্যা কথা বলা, প্রচার করা সব কবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার কারণ। এই জবান থেকে আরেকটি গুনাহ হয়, সেটার নাম হলো আন্নামিমা। নামিমা হলো কুটনামি, ছোগলখড়ি। কুটনামি বুঝেন? জি, কুটনামি, ছোগলখড়ি মানে দুইজনের পিছনে পিছনে গিয়ে বিভিন্ন কথাবার্তা লাগাই দিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, দুইজনের মধ্যে মারামারি লাগাই দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয় আন্নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা এই জাতীয় ছোগলখড়ি করে, কুটনামি করে, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, হাম্মাযিম মাশাইম বিনামিম, এই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো এরা ছোগলখড়ি করে, সমাজে ঘুরে বেড়ায়, এদের কাজে হলো কুটনামি করা, ছোগলখড়ি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ইন্নাহুমা লা ইউআযযাবান, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, ওয়ামা ইউআযযাবান ফি কাবীরিন বালা ইন্নাহু কাবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটা কবরের মধ্যে যেই গুনাহের জন্য আযাব হচ্ছে, গুনাহগুলো এত বড় ধরনের গুনাহ না, অর্থাৎ ওই মানুষেরা গুনাহগুলোকে বড় গুনাহ মনে করত না, আসলে কিন্তু বিরাট গুনাহ, বালা ইন্নাহু কাবীর, আসলে এটা বড় গুনাহ ছিল। এদের মধ্যে প্রথম ব্যক্তি, ফাকানায়ামশি বিন্নামিমা, এই মানুষটার কবরে আযাব হইতেছে, এই মানুষটা সব সময় ছোগলখড়ি করে বেড়াইতো, কুটনামি করে বেড়াইতো, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিত, দুইজন যখন ঝগড়া মারামারি শুরু করত, সেই দূরের থেকে তাকায় তাকায় হাসতো। এরকম সমাজে কিছু মানুষ আছে, আছে না কি? আছে না? সব সমাজে আছে, পুরা পৃথিবীতে আছে। কিছু মানুষের অভ্যাস খুব আনন্দ পায়, দুইজনের মধ্যে যদি ঝগড়া লাগাই দিতে পারে, সে মহা খুশি, সে মহা আনন্দিত যে দুইজন ঝগড়া করতেছে, লাগাই দিতে পারছে, বাস। এইটাকে বলা হয় আন্নামিমা। আরেকজন যে জাহান্নামে যাবে, যে আযাব হচ্ছে, যার আযাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তার আযাবটা হলো ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, এই আল্লাহর বান্দা প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করত না, সে মনে করতো এটার মাধ্যমে কোনো গুনাহ হচ্ছে না, কিন্তু এটার মাধ্যমে তার কবিরা গুনাহ হইতো, তার এবাদত বন্দেগী নষ্ট হয়ে যেত, এই কারণে তার কবরে আজাব হচ্ছে। তাহলে নবী সাল্লামকে আল্লাহ পাক যে দুইটা কবরের আজাব দেখাইলেন, এই আজাবের মূলে কোন গুনাহ? এই আন্নামিমা, সকল করে। সকল করেটা কি দিয়ে হয়? জিব্বা দিয়ে হয়, জবান দিয়ে হয়। এটার দ্বারা কবরের আজাব, জাহান্নামে যাওয়ার রাস্তা তার সুগম হয়ে যায়। এই জিব্বা দ্বারা একটি বড় গুনাহ হলো আস-সুখরিয়া। সুখরিয়া, সুখরিয়া মানে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, ঠাট্টা করা মানুষকে নিয়ে। এটার আরেক নাম হলো হুমাজা। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল হুমাজা। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক বলেন হুমাজা এবং লুমাজা যারা, এদের জন্য ধ্বংস অনিবার্য। হুমাজা কারা, লুমাজা কারা? হুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল ইশারা, লুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল কওল। হুমাজা হলো কোন মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, বিল ইশারা, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে কাউকে ঠাট্টা বিদ্রুপ করা, এটার নাম হুমাজা। আর কথার মাধ্যমে কাউকে ঠাট্টা বিদ্রুপ করা, এটার নাম লুমাজা। দুটাই হারাম, দুটাই কবিরা গুনাহ, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খাইরাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খাইরাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, কোন পুরুষ কোন পুরুষের পিছনে ঠাট্টা বিদ্রুপ করিও না, কোন নারী কোন নারীকে ঠাট্টা বিদ্রুপ করিও না। কারণ হইতে পারে তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করতেছ, যাকে তুচ্ছ জ্ঞান করতেছ, সেই তোমার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদা নির্ধারণ হয়, সম্মান নির্ধারণ হয় কি দিয়ে? কি দিয়ে বলেন তো দেখে? টাকা পয়সা দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে, কি দিয়ে? তাকওয়া, তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে ওই মানুষটাই বেশি সম্মানিত যে মানুষটা যত বেশি তাকওয়াবান, যত বেশি তাকওয়া তত সম্মানিত। সুবহানাল্লাহ, তাকওয়ার মাধ্যমে সম্মান নির্ধারণ হয় আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা পয়সা দিয়ে সম্মান নির্ধারণ হয় না, শক্তি সামর্থ্য পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা নির্ধারণ হয় না। মর্যাদা নির্ধারণ হয় কি দিয়ে? তাকওয়া দিয়ে। তাহলে আমি যাকে তুচ্ছ করতেছি, ঠাট্টা বিদ্রুপ করতেছি, সেই মানুষটা হইতে পারে আমার থেকে বেশি তাকওয়াবান। কেউ কেউ মনে করে মানুষ এটারে যত গালি দে, এ উল্টে গালি দিতে জানে না, গালি দিতে জানে তো আপনার থেকে আরো বেশি জানে, কিন্তু সে দে না কেন? আল্লাহর ভয়ে দে না। সে জানে গালি দিলে আমার জাহান্নামে যাইতে হবে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ মুখ দিয়ে যা আসলো বলে ফেললাম, এমন নয় যে বলে ফেললাম শেষ। আল্লাহ পাক সূরা বানী ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইল্লা সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার স্বচ্ছ ধারণা নাই, জ্ঞান নাই, খবরদার সেই বিষয়ে তুমি কোনো কথা বলিও না, কোনো কথায় অবস্থান গ্রহণ করিও না। কারণ ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কারণ তোমার কান, তোমার চক্ষু, তোমার হৃদয় সব কিছু একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার সব কিছুর জবাবদিহি করতে হবে। মুখ দিয়ে যা আসলো তুমি বলে ফেললা, আরেকজনের নামে মিথ্যা কথা বলে ফেললা, আরেকজনকে গালিগালাজ করে তুচ্ছ জ্ঞান করে তুমি কথা বললা, আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করলা, আরেকজনকে ধিক্কার দিলা, আরেকজনকে গালি দিলা, মুখে দিজ্জা আসছে বলে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জবানের তোমার একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাব্বুল আলামিন বলেন জবান থেকে যা বের হয় তোমার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন অতন্দ্র প্রহরী নিযুক্ত রেখেছেন, যেই প্রহরী সব কিছু সাথে সাথে লিখে ফেলতেছে। সুবহানাল্লাহ, এমন কোন কথা তোমার জবান থেকে বের হচ্ছে না যেই কথা লেখা হচ্ছে না, তোমার জবান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রহরী নিযুক্ত রেখেছেন যে সাথে সাথে সব রেকর্ড করে ফেলতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা খেয়াল রাখতে হবে, আমার এই জবানের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রয়োজনে আমি চুপ করে বসে থাকব, কথা বলবো না, তবুও আমি কারো গীবত করব না, পিছনে পিছনে পরনিন্দা করব না, এরপরে আমার এই জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না, এই জবান দিয়ে কোনো কুটনামি করব না, এই জবান দিয়ে কাউকে ঠাট্টা বিদ্রুপ করব না, এই জবান দিয়ে কাউকে মনে কষ্ট নেওয়ার মতো কোনো কথা কখনো উচ্চারণ করব না, এই জবান দিয়ে এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারা দুনিয়ারও কল্যাণ নাই আখেরাতেরও কল্যাণ নাই, বেহুদা কথা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো এরা কখনো বেহুদা বিনা দরকারি অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্ম থেকে এরা বিরত থাকে। একজন সফল মুমিন, জান্নাতি মুমিন, তার বৈশিষ্ট্য হলো তিনি কখনো নিজের যেটা দরকার নাই, মানুষের দরকার নাই, দুনিয়ার কল্যাণ নাই, আখেরাতের কল্যাণ নাই, এইরকম বেহুদা কোনো কথাবার্তা তাদের জবান দিয়ে তাদের মুখ থেকে উচ্চারিত হয় না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা এই জাতীয় সকল কর্মকাণ্ড থেকে কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, জবানকে সবসময় সংযত রাখতে হবে। এবার আমরা আসি কোন কোন অবস্থায় গীবত করা জায়েজ। কিছু কিছু অবস্থা আছে, এই অবস্থাগুলোর মধ্যে গীবত করাটা জায়েজ। এক নম্বর অবস্থা হলো আত-তাজাল্লুম, জুলুম। জুলুমের মোকাবেলায় অর্থাৎ মাজলুম যারা থাকে, মাজলুম যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে, মাজলুম জালেমের গীবত করতে পারে, মাজলুম জালেমের যেই জালেম তার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, ওই জালেমের জুলুমের বর্ণনা তার অনুপস্থিতিতেও দেওয়া যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান জুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, কোন খারাপ কথা বলাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ইল্লা মান জুলিম, তবে মাজলুমের পক্ষ থেকে যার উপরে জুলুম করা হয় তার পক্ষ থেকে যদি বলা হয় সেটাকে রাব্বুল আলামিন অপছন্দ করেন না। অর্থাৎ মাজলুম যে হবে, জুলুমের শিকার যে হবে, তার জন্য গীবত করা জায়েজ। মানে কারণ তার জুলুমের বর্ণনা দিতে গেলে জালেমের অনুপস্থিতিতে তার জুলুমের কথা বলতে হবে, না বললে সে জুলুম থেকে প্রতিকার পাবে কিভাবে? এটা হলো এক নম্বর কারণ গীবত জায়েজ। দুই নম্বর হল সমাজে কোন ধরনের মনকার কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ চলতেছে, এই খারাপ কাজের প্রতিকার করার জন্য, খারাপ কাজকে পরিবর্তন করার জন্য, এই খারাপ কাজকে বন্ধ করার জন্য তার গীবত করা জায়েজ। সমাজে এক জায়গায় জেনা বেবিচার চলতেছে, এক জায়গায় মদের ব্যবসা চলতেছে, এক জায়গায় এরকম খারাপ ধরনের কর্মকাণ্ড চলতেছে। এইটা যদি আপনি বলেন যে না এটার পিছনে বলতে গেলে আমার গীবত হবে, তো সমাজ থেকে এই খারাপ কাজ দূর হবে কিভাবে? এজন্য যেই জায়গায় যেখানে আপনি দেখতে পাচ্ছেন জানা চলতেছে এই বাড়িতে, দেখতে পাচ্ছেন এই বাড়িতে বিভিন্ন খারাপ কাজ চলতেছে, এই বাড়িতে মদের আসর বসতেছে, এই বাড়িতে জুয়ার আসর বসতেছে, আপনি এই মন্দ কাজকে বন্ধ করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য আপনি কোন জায়গায় গিয়ে অভিযোগ দিলেন, কোন জায়গায় বললেন, এটা তো ওই মানুষগুলার অনুপস্থিতিতে বলছেন। এবং যারা জানার ব্যবসা করতেছে, যারা মদের ব্যবসা করতেছে, তারা পছন্দ করে না, তাদের পিছনে কেউ যায় পুলিশের কাছে বলে দিক, কেউ পছন্দ করে নাকি, সে চায় যে তার এটা কেউ না বলুক। এখন কি আপনি গীবতের বয়ে বলা যাবে না নাকি? এই জায়গায় গীবত করা শরীয়তে অনুমোদিত, গীবত করতে পারবেন, পিছনে বলতে পারবেন। তিন নম্বরে আল ইসতিফতা, ফতোয়া ছাওয়ার জন্য আপনি গীবত করতে পারবেন। কোন আলেমের কাছে, কোন মুফতি সাহেবের কাছে গেছেন ফতোয়া ছাওয়ার জন্য, কোন একটি বিষয়ে মাসালা জিজ্ঞাসা করার জন্য, সমাধানের জন্য। এখন যদি আপনি ওই ঘটনাটা মুফতি সাহেবের কাছে না বলেন, ওই আলেমের কাছে না বলেন, তাহলে তিনি ফতোয়া দিবেন কিভাবে? এখন যে ঘটনাটা বলার জন্য, ফতোয়ার জন্য গেছেন, ওই লোকটার পিছনে আপনি ঘটনাটা হয়তো বলতেছেন, ওই বিষয়টা আপনি জানার জন্য, ওই মাসালাটা জানার জন্য আপনি যদি ওনার কাছে এই কারো অনুপস্থিতিতে যদি না বলেন, তাহলে শরীয়তের অনেক জিনিস আপনি মুফতি সাহেবের থেকে, আলেম ওলামার থেকে জানতে পারবেন না। এজন্য ফতোয়া ছাওয়ার ক্ষেত্রে এরকম পিছনে বলাটা জায়েজ, গীবতটা জায়েজ। এরপরে গীবত জায়েজ হলো আপনি যখন দিনের একটি কথা, ইসলামের একটি কথা যখন আপনি কারো থেকে বর্ণনা করতেছেন, বর্ণনা করতে গিয়ে ওই লোকটার পরিচিতি বর্ণনা করার জন্য, লোকটার পরিচিতি সম্পর্কে অনেকেই জানে না, জিজ্ঞাসা করতেছে লোকটাকে, একই নামে দশজন, বিশ জন, পঁচিশ জন আছে, কেউ চিনে না, তখন আপনি বললেন ওই যে আল আমা আল বাসির, এরকম আপনি একটা সিফাত দিলেন। এরকম অনেক মুহাদ্দিসের নামের সাথে আছে আল আমাস, এরকম অনেকগুলো নাম লকব আছে, মানে এটা বললে তাকে সহজে চিনা যায়। কিন্তু যেমন ধরেন লোকটা খাটো, এখন আপনি লোকটাকে কোনোভাবে চিনাইতে পারতেছেন না, তখন বললেন যে ওই যে খাটো যে বাইটা, ওই বাইটা, কিন্তু উনি যে খাটো এটা আপনি পিছনে বললে উনি চায় না যে আপনি ওনারে খাটো বলেন, খাটো মানুষ চায় না যে তাকে পিছনে মানুষ খাটো বলুক, কালো মানুষ চায় না যে পিছনে তাকে মানুষ কালো বলুক। এখন আপনি বললেন যে ওই যে কালো করে ওই বাইটা, এই যে কালো করে বাইটা পিছনে বলছেন, এটা কি গীবত হবে? গীবত হবে না, কিন্তু সে চায় না, সে পছন্দ করে না আপনি তাকে পিছনে কালো বলে পরিচয় করাই দেন। তাহলে এই জাতীয় ক্ষেত্রে গীবত করা কি জায়েজ? কিসের জন্য? তাকে পরিচয় করে দেওয়ার জন্য, হেয় অপ্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়, বা খাটো করার জন্য নয়, বা তার বদনামী করার উদ্দেশ্যে নয়। এরপরে কোন ব্যক্তির ফাসে কি বেদাতি কর্মকাণ্ড প্রকাশ্যে করে, মুজাহির বি ফিসকিহি ওয়া বেদাআতিহি, মানে এমন গুনাহের কাজ করে যেটা গোপনে করে না প্রকাশ্যে করে, বেদাত করে লুকায় লুকায় বেদাত করে না, প্রকাশ্যে বেদাত করে। সুতরাং এই প্রকাশ্য বেদাত এবং প্রকাশ্য হারাম কবিরা গুনাহ, এটা আপনি পিছনে বললে গীবত হবেন, কারণ পিছনে না বললে এই বেদাত বন্ধ হবে কেমনে? আর যারা বেদাতটা করতেছেন তারা তো এটা লুকাই করতেছেন না, এটা প্রকাশ্যে করতেছেন, সবার সামনে করতেছেন। সুতরাং এটার পিছনে, তাদের পিছনে আপনিও যদি প্রকাশ্যে অন্যদের কাছে বলেন, এটা গীবত হবে না। কথাটা বুঝতে পারছেন? মানে যারা বেদাত করতেছে প্রকাশ্যে, খোলা মাঠে, খোলা ময়দানে, সবার সামনে, এবং একটা হারাম কাজ হচ্ছে, যেমন এখানে একটা ধরুন ওই পাশে গান বাজনার অনুষ্ঠান হইতেছে, সেই গান বাজনার অনুষ্ঠান যারা করতেছেন তারা চায় না যে তাদের পিছনে আপনি আরেক জায়গায় যাই বলেন যে অমুক বাইরা খারাপ মানুষ এরা গান বাজনা করতেছে। গান বাজনা তো সে লুকায় লুকে করতেছে না, গান বাজনা প্রকাশ্যে করতেছে। যদি লুকায় লুকায় করতো তখন আপনি ওই বাইয়ের দোষটা লুকায় রাখাটা লুকায় রেখে তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আপনি সংশোধনের চেষ্টা করতেন, কিন্তু সে লুকায় লুকায় করতেছে না, এটা প্রকাশ্যে করতেছে হারাম কাজটা, নিজেও করতেছে অন্যদেরকেও এটার সাথে সম্পৃক্ত করতেছে। এখন আপনি যদি এটাকে বন্ধ করার জন্য বা এটার গীবত করেন পিছনে বলেন এটা গীবত হবে না, এই ক্ষেত্রে গীবত জায়েজ। আবার আপনি দিন শিখতে গেছেন, দিন শিখার উদ্দেশ্যে কোথাও গেছেন, অথবা আপনি বিয়ে করার জন্য বিবাহের সম্বন্ধ করার জন্য সম্পর্ক করার জন্য কোনো জায়গায় পাত্র পাত্রী দেখতে গেছেন, এই ক্ষেত্রে যেই বাড়িতে আমি পাত্রীটা দেখতে গেলাম এই পাত্রীর একটা দোষ আছে, যে দোষটা যদি আমি না জানি ভবিষ্যতে মারাত্মক ক্ষতি হইতে পারে, এই দোষটা আপনি পিছনে আরেকজনকে তার শুভাকাঙ্ক্ষী হিসাবে ডাইরেক্ট বললেন না কিন্তু তাকে একটু সতর্ক করলেন, এটা জায়েজ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এই তুমি মেয়ে দেখছো? বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো করে দেখে নিও, কারণ ফাইন্না ফি আয়ুনিল আনসার শাইয়্যা, কারণ আনসারদের মেয়েদের চোখের মধ্যে অনেক সময় সমস্যা থাকে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ওই মেয়ের চোখে সমস্যা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেন নাই যে ওই মেয়ের চোখ সমস্যা, বলছেন যে আনসারদের মেয়েদের চোখে সমস্যা আছে, তুমি ভালো করে দেখে নিও। এইরকম আপনি বলতে পারবেন যে এই এলাকার মেয়েদের এটা এরকম সমস্যা আছে, পর্দা করে না, তুমি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখিও। ডাইরেক্ট বলে নাই যে এই মেয়ে পর্দা করে না, ভাই মেয়ের কোনো বদনামি করে না, এই এরকম সমস্যা মেয়েদের হতে পারে, তুমি দেখে নিও। এটাও কিন্তু তার পিছনে এক ধরনের গীবত, এই গীবত মানবতার কল্যাণের জন্য, ইসলাহের জন্য, তার ভবিষ্যৎ মঙ্গলের জন্য এই জাতীয় গীবত জায়েজ। এলেম অর্জন করার জন্য যেমন মুহাদ্দিসিনে কেরাম থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তখন তাদের পরবর্তীতে তাদের পিছনে তাদের জীবনী লেখকেরা তাদের সমালোচনা করছেন, বলছেন যে অমুক মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়েছে, অমুক বেদাত করছেন এটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ তার থেকে মানুষ যখন দিন পাবে, এই দিন পাওয়ার ক্ষেত্রে যারা দিনের উস্তাদ থাকবেন, যারা এরকম রাবি থাকবেন, যারা বর্ণনাকারী থাকবেন, এদের যদি কোনো এই জাতীয় সূক্ষ্ম সমস্যা থাকে এটাকে পিছনে গীবত করলে জায়েজ, কারণ এই গীবত না হইলে জাতি ক্ষতির সম্মুখীন হতে পারে। একটা জাল হাদিস একজন মিথ্যাবাদী লোক প্রচার করতেছে, আপনি যদি সে ব্যাপারে সতর্ক না করেন তো জাতি তো জাল হাদিসের কবলে পড়ে ধ্বংস হয়ে যাবে, শেরেকের কবলে পড়ে ধ্বংস হয়ে যাবে। এখন যদি বলেন যে না না না উনি শেরেক করলেও পিছনে বলা যাবে না, পিছনে বলতে হবে, বলে সতর্ক করতে হবে জাতিকে যে এই যে এটা কাজটা এটা সেরে খবরদার আপনারা তার ধারে কাছে যাবেন না। তাহলে এই যে অবস্থাগুলো বললাম এই অবস্থাগুলোর প্রেক্ষিতে গীবত করা কি জায়েজ, এই কয়টা জিনিস মনে রাখবেন। এর বাহিরে অন্য কোন উদ্দেশ্যে একজনের পিছনে তার কথাবার্তা দোষ ত্রুটি এগুলো পিছনে গিয়ে বলাটা কবিরা গুনাহ এবং হারাম, এগুলো থেকে আমাদেরকে সব সময় বিরত থাকার চেষ্টা করতে হবে। তবে কল্যাণের ক্ষেত্রে, কল্যাণের জন্য দুইজনের ক্ষেত্রে যদি আমি ইসলাহ করে দিতে পারি, দুইজনের মধ্যে ইসলাহ মানে দুইজনের ঝগড়া, সেখানে যদি একটা মিথ্যা কথা বলেও আমি ঝগড়াটা বন্ধ করে দিতে পারি, এটা কিন্তু এই মিথ্যা কথাটা গুনাহ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে মানুষের মধ্যে ইসলাহের জন্য সংশোধনের জন্য একটা মিথ্যা কথা বলছে সেই মিথ্যাবাদী না। কারণ তার একটা মিথ্যা কথায় দুইজনের মধ্যে বন্ধুত্ব কায়েম হয়ে গেছে, শত্রুতা দূর হয়ে গেছে। অর্থাৎ মুসলিমে মুসলিমে ভ্রাতৃত্ব, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করেন, এত বেশি পছন্দ করেন, যেটার জন্য মিথ্যা কথাকে জায়েজ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কারণ একটা মিথ্যা কথা যদি দুইজন মুসলিমের হিংসা বিদ্বেষ ভুল ত্রুটি দূর হয়ে যায়, একজন আরেকজনকে ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়, তাহলে সমাজে শান্তি স্থাপিত হবে, আল্লাহর বান্দারা সমাজে শান্তিতে থাকবে, এটা রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, সর্বশেষে আমরা যে কথাটা বলবো যে মুসলিম মুসলিম ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধনে যেন কোন অবস্থায় আপনাদের মধ্যে কোনো কিছু ফাটল ধরাইতে না পারে, এদিকে খেয়াল রাখবেন। যে আমরা এই সমাজে যত ভাই বোন বসবাস করি, আমরা যত মুসলিম আছি, সব মুসলিম কি ভাই বোন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একতালাপ থাকবে, বিভিন্ন দলাদলি থাকবে, দল নিয়ে একতালাপ থাকবে, এক একজন এক এক দল করেন হইতে পারে, এক একজন এক এক তরিকায় বিশ্বাসী তাও হইতে পারে, এক একজন এক এক পীরের মুরিদ তাও হইতে পারে, এক একজন এক এক পীর সাহেবের সাথে, এক এক দলের সাথে, এক এক সংগঠনের সাথে সম্পৃক্ত তাও হইতে পারে, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা মুসলিম। মূল পরিচয় কি? মুসলিম। মুসলিম হিসাবে আমরা সবাই ভাই ভাই। সুতরাং আমাদের মধ্যে কোনো ধরনের মারামারি ঝগড়াঝাটি ফেতনা ফাসাদ অশান্তি থাকবে না। যিনি যেটাকে ভালো মনে করেন উনি ওইটার মতো আমল করেন। আল্লাহর ঘরে গেছেন না, হজে গেছেন না, হজে গিয়ে দেখছেন না যে কত রকমের মানুষ নামাজ পড়ে, দেখছেন না? হাজি সাহেব যারা তারা কিন্তু আল্লাহর ঘরে গিয়ে দেখছেন, কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ হাত বাঁধেও না। লক্ষ লক্ষ মানুষ কত পদ্ধতিতে নামাজ পড়তেছে, একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, কি বলেন, ঝগড়া করতেছে। ওখানে ইমাম সাহেবেরা বলতেছেন, এই খবরদার, আমি যেমন নামাজ পড়ি সারা দুনিয়া থেকে যতজন আসছেন সবাই আমার মতো পড়বেন, বলতেছেন আল্লাহ আকবার। এই জন্য রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর মধ্যে হেদায়েত রাখছেন, আল্লাহর ঘরে হেদায়েত রাখছেন। এই হেদায়েত শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে বিচিত্রময় থাকবে, এই বিচিত্রময়টা নিয়ে ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। কেউ হাত এখানে বাঁধবো, কেউ এখানে বাঁধবো, কেউ এখানে বাঁধবো, কেউ হাত বাঁধবেও না, কেউ আমিন জোরে বলবো, কেউ আস্তে বলবো, কেউ রাফল ইয়াদান করবো, কেউ করবে না, কিন্তু তাদের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে এগুলো ফাটল সৃষ্টি করবে না, কারণ এগুলো ফেকি মাসালা। ফেকি মাসালা কখনো ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল সৃষ্টি করতে পারে না। আকীদার মাসালা নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরতে পারে, কারণ একজন শিয়া একজন আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মধ্যে ফাটল ধরতে পারে, কারণ তাদের আকীদাগত পার্থক্য। একজন মুতাজিলা একজন আহলে সুন্নাত ওয়াল জামাত, একজন জাবরিয়া একজন আহলে সুন্নাত ওয়াল জামাত, একজন কাদরিয়া একজন আহলে সুন্নাত ওয়াল জামাত, একজন মুরজিয়া একজন আহলে সুন্নাত ওয়াল জামাত, এইটার মধ্যে ফাটল ধরতে পারে আকীদার কারণে। আকীদার কারণে মানুষ জান্নাতি জাহান্নামী হয়, কিন্তু ফিকহি মাসালার কারণে ভ্রাতৃত্বের বন্ধনে কোনো ফাটল ধরতে পারে না। এই জন্য যে যেমনি নামাজ পড়ুক, কিন্তু সে নামাজ পড়ে কিনা এটাই মূল বিষয়। যে লোক নামাজে পড়ে না তার থেকে তো ভালো নাকি? একজন জোরে আমিন কয়, হে কি বেনামাজির থেকে ভালো না বেনামাজির থেকে খারাপ, কি বলেন, নাকি তার থেকে বেনামাজি ভালো? তার থেকে তো এই ভালো, হে জোরে আমিন বলছে অসুবিধা কি? তারপরে আপনার একজনে মসজিদে রাফল আদায় করে, সে কি বেনামাজির থেকে ভালো না খারাপ? আরেকজনে নামাজও পড়ে না। আচ্ছা, মসজিদের ভিতরে আমাদের পিছনে ইমাম সাহেবদের পিছনে কত রকমের লোক নামাজ পড়ে, সুদখোরেরা নামাজ পড়ে না, ঘুষখোরেরা পড়ে না, জানাকারী পড়ে না, কত রকমের লোক আমাদের পিছনে নামাজ পড়ে। আমরা কি কখনো বলি যে ভাইয়েরা শুনেন, আমার পিছনে, আমি এত বড় বুজুর্গ মানুষ, আমি এত বড় মুত্তাকি মানুষ, এত বড় মুফতি সাহেব, খবরদার কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো জানাকার, কোনো গীবতকারী আমার পিছনে নামাজ পড়বেন না, এরকম কখনো বলি? আচ্ছা, তো যিনি আমার মতো নামাজ পড়ে না, হয়তো আমাদের দুই একটা মাসালা একটু বেশ কম হয়, হয়তো আমি আমি নাচতে বলি, উনি একটু জোরে বলছে, আমি হয়তো রাবুলিয়া দেন করি না, উনি হয়তো করছে, আমি হয়তো হাতটা নাবিন নিচে বাদি, উনি হয়তো একটু উপরে বানছে, এই তিন জায়গায় তো গন্ডগোল নাকি, হয়তো উনি তিনটা অপরাধ করছে, এত বেশি তো আর করে নাই। আচ্ছা এই তিনটা যে করছে, এই তিনটা কি সুদ খাওয়ার থেকে বেশি গুনার কাজ করছে? গোসার চাইতে বেশি, কি বলেন, জেনা করার চাইতে বেশি? তা আমার পিছনে যদি সুদখোর গোসখোর জেনাকারী সবাই নামাজ পড়তে পারে, তো এরা নামাজ পড়লে আমার পিছনে অসুবিধা কি? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেক জায়গায় আমাদের কোনো কোনো ভাই বলে দে যে খবরদার এই জাতীয় মুসল্লিরা আমার পিছনে নামাজ পড়বেন না। তাহলে বোঝা যাচ্ছে ওই সুদখোর গোসখোর জেনাকার গীবতকারী তাদের ছাইতেও মনে হচ্ছে যে এরা বেশি অপরাধী। এবং মক্কার ইমাম যদি বাংলাদেশে নামাজ পড়তে আসতো, মনে হয় আমরা বাংলাদেশের মসজিদ থেকে বাইর করে দিতাম, নামাজ পড়তে দিতাম না। এই জন্য আমার ভাইরা এসব মাসালা নিয়ে, এই একতলাফে মাসালা নিয়ে কখনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমরা সবাই ভাই ভাই, আমরা মুসলিম, আমরা সলাত আদায় করি, এটাই হলো মূল বিষয়। সলাতের পদ্ধতিতে ব্যতিক্রম হইতেই পারে, এটা 1400 বছর ধরে হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু এটা নিয়ে আমরা ঝগড়া ঝাটি ফেতনা ফাসাদ সমাজে তৈরি করা যাবে না। বরং শয়তান এই ক্ষেত্রে সুবিধাটা নেই এইভাবে যে যারা নামাজি আছে তাদের ভিতরে যদি মারামারি লাগাই দিতে পারে তাহলে বেনামাজিরা নিরাপদ, কারণ তারা নিজেরা নিজেরা মারামারি করব, একজন আরেকজনকে কাফের করব, ফাসেক করব, ইহুদির দালাল করব, খ্রিস্টানের দালাল করব, বাস ওই যারা নামাজ পড়ে না শয়তান তাদেরকে নিয়ে বসে থাকবে। আর এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে তো বেনামাজি থাকতে পারবে না সমাজে, সব বেনামাজির এরা নামাজি বানাই ফেলবে। এই জন্য এদেরকে ঐক্যবদ্ধ থাকতে দিবে না, এদেরকে একজনের পিছনে একজন লাগাই রাখবো, লাগাই রাখলে এরা নামাজি নামাজি ঝগড়া করব, বেনামাজির দিকে আর খেয়াল থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা এই সমাজে যারা আমরা বসবাস করি তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সমাজে যেই ভাইয়েরা নামাজ পড়তেছে না তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় এই চেষ্টা আমরা করতে থাকি। নামাজি যারা আছি তারা নিজেরা নিজেরা সব দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই ভাই ভাই হয়ে ইমাম সাহেবের নেতৃত্বে যেই ভাইয়েরা সমাজে কয়জন নামাজ পড়ে না এই ভাইদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাই, এই ভাইদেরকে আমরা নামাজি বানানোর চেষ্টা করি। কারণ যিনি নামাজ পড়তেছেন হয়তো আমিন জোরে বলছে, কে আমিন জোরে বলার কারণে উনি জাহান্নামে যাবে, কি বলেন? কিন্তু যে লোকটা নামাজ পড়ে নাই সেই লোক যে জাহান্নামে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না। আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে বলছেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার এক নম্বর কারণ নামাজ। ঠিক আছে, এটা সুন্দর কথা, মানে এমন জোরে বলা যাবে না যে জোরে বলার দ্বারা আপনার মসজিদে একেবারে মানে সবাই আস্তে আস্তে বলতেছে, একজন যদি এমন জোরে বলছেন যে জোরে বলার দ্বারা একটা মানে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এটা তো দেখতে বেখাপ্পা মনে হয়। এই জন্য যারা যে সকল আইম্মায়ে কেরাম ইমামরা জোরে বলার কথা বলছেন তারা জোরে বলতে বলেন নাই, এটা হলো সশব্দে আর নিঃশব্দে, এটা জোরে আর আসতে না। যারা সশব্দে বলবেন আস্তে করে বলবেন আমিন, আর যারা নিঃশব্দে বললে তারা তো একটু আওয়াজ করে বলবে আমিন, আওয়াজ দুইটারে হবে কিন্তু একটা একটু কম হবে হয়তো আর একটা একটু বেশি, কিন্তু একেবারে আমিন কই জোরে বলে উঠলেন হুরা মসজিদে, এটা তো শুনতেই সুন্দর দেখা গেল না। এই জন্য দুইজনকে খেয়াল রাখতে হবে যে কোনো দিকে যেন বাড়াবাড়ি না হয়, তবে আবার একজনের উপরে একজন যেন হস্তক্ষেপ না করি, একজনের উপরে আরেকজন হস্তক্ষেপের দরকার নাই, তবে সমাজে সবাই একসাথে মিলেমিশে থাকবো কারো যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক থেকে কুফর থেকে নেফাক থেকে বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল সবাইকে নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। যে সকল ভাইয়েরা বোনেরা আজকের এই মাহফিলকে সফল করার জন্য সার্থক করার জন্য শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, রাব্বুল আলামিন সকল ভাই বোনের সহযোগিতাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন, সবাইকে রাব্বুল আলামিন সালেহীন মুত্তাকিন বানিয়ে দিন। দুনিয়া যতদিন বেঁচে থাকি রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। এই এলাকার ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার ওলামায়ে কেরামদের এলেম আমল আল্লাহ আরো বরকত দান করুন। যেই এলেম আমল দ্বারা আমরা সমাজের সাধারণ মানুষ উপকৃত হতে পারি সেই উপকারী এলেম আল্লাহ আরো বাড়িয়ে দিন। সমাজের সকলের মধ্যে রাব্বুল আলামিন মহব্বত তৈরি করে দিন। আমরা সবাই সমস্ত প্রকার দলাদলি মতবাদ সব ভুলে গিয়ে মুসলিম হিসাবে আমরা একজন আরেকজনের ভাই হিসাবে বোন হিসাবে বসবাস করা রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। মুরব্বীদেরকে আল্লাহাক হায়াত তৈয়বা দান করুন। আমাদের যুবকদেরকে আল্লাহাক কবুল করে নিন। এই যুবকদেরকে আল্লাহাক সাবাবে মদিনার মতো মদিনার যুব সমাজের মতো আল্লাহাক বানিয়ে দিন। রাব্বুল আলামিন আমাদের শিশুদেরকে কিশোরদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। এই শিশু কিশোরদেরকে রাব্বুল আলামিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইসলামী শিশু কিশোর হিসাবে কোরআন সুন্নার শিশু কিশোর হিসাবে আল্লাপাক কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের মা বোনদেরকে আল্লাপাক কবুল করে নিন। আমাদের মা বোনদেরকে রাব্বুল আলামিন মা আয়েশার মতো, মা খাদিজার মতো, মা উম্মে সালামার মতো আল্লাপাক বানিয়ে দিন। মা বোনদেরকে আল্লাপাক পর্দাশীল দিনদার সালেহা বানিয়ে দিন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার গীবত থেকে আল্লাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের সমস্ত কবিরা গুনাহ থেকে খালেস ভাবে তাওবায়ে নসুহা করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার গুনাহ থেকে বিশেষ করে শিরকের মতো বিদআতের মতো অপরাধ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এই এলাকার উপরে রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। রাব্বুল আলামিন এই এলাকাকে কোরআন সুন্নার এলাকা হিসাবে, তাওহীদের এলাকা হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রাব্বুল আলামিন এই এলাকার সবকিছুর মধ্যে আপনি খায়ের ও বরকত দান করুন। যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। এই এলাকার ভাই বোনদেরকে রাব্বুল আলামিন আপনি খায়ের ও বরকতের সাথে, ইমান ও আমলের সাথে, তাওয়াক্কুলের সাথে, দিনের সাথে বসবাস করা রাব্বুল আলামিন তৌফিক দান করুন। রাব্বুল আলামিন সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আমাদের সবাইকে আরাফার ময়দানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করুন। এই এলাকার যে সকল মুরব্বিয়ান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আশেপাশে অনেক গোরস্থান আছে, সকল মুর্দেগানদের জিন্দিগির সকল গুনাহগুলোকে মাফ করে দিন। রাব্বুল আলামিন সবাই সকলের আজাবে কবরকে মাফ করে দিন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আকীদাকে ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলো বিশুদ্ধ সুন্নতের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। সুন্নতকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরার আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেক ভাই বিভিন্ন বিষয়ে আমাদের নিকট দোয়া চেয়েছেন। আমাদের মাহফিলের সদস্য প্রবাসী মোহাম্মদ হোসেন সরকার তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তাকে কবুল ও মঞ্জুর করে নিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আরো যে সকল ভাই বোন দোয়া চেয়েছেন সকলকে আল্লাহ পাক সকল নেক মাকাসিদ গুলো পূরণ করে দিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।